ঢাকা? বাসার ঠিকানা বহরমপুর, রাজশাহী, রাজপাড়া। এটা কি আপনার বর্তমান ঠিকানা? জি। আপনার ফ্যামিলিতে কতজন সদস্য সংখ্যা? আর ফ্যামিলিতে সদস্য আছে হলো বাপ মা, ভাই বোন, আমি, আমার ওয়াইফ, টোটালি আপনার 12 জনের মতন ছেলে পেলে যান। আচ্ছা, আপনি কয় নাম্বার? আমি 2 নম্বর, দ্বিতীয় ছেলে বাপের। আচ্ছা, আপনার দাদার বাসা বহরমপুরে? দাদার বাসা হেতমখা, সবজিপাড়া। দাদার বাসা হেতমখা, সবজিপাড়া। আচ্ছা, ওইখান থেকে তারপরে আপনারা এখানে বহরমপুরে কতদিন আগে এসেছেন? এখানে জন্ম না হওয়ার আগে এসেছি আমরা, আমাদের জন্ম হয়নি তখন এসেছি বাপ মা। আচ্ছা, আর নানার বাড়ি? নানার বাড়ি রাজশাহী, এখানেই বহরমপুর। আচ্ছা, ভাই বোনের মধ্যে আপনি কত নাম্বার? 2 নম্বর, মেজো ছেলে। আচ্ছা, আপনার ছোটবেলার কিছু সম্পর্কে কিছু বলেন, যেমন কোথায় পড়াশোনা করেছেন, কোন স্কুলে প্রথম ভর্তি হয়েছেন? প্রথম স্কুল ভর্তি হয়েছিলাম ডিবি আনোয়ার স্কুল, তারপর থেকে ওখান থেকে রাজশাহী মাদ্রাসা হাই স্কুলে পড়াশোনা করতাম। আচ্ছা, মাদ্রাসা হাই স্কুলে 9 পর্যন্ত পড়েছি, তার পড়ালেখা করিনি। আচ্ছা, প্রথম যখন স্কুলে ভর্তি হলেন তখন কি আপনি একা গেছিলেন না বাপ মার সাথে গেছিলেন? প্রথম বাপ মা নিয়ে গেছিল। তো ভর্তি হলেন যেদিন, সেদিনকার ঘটনা মনে আছে কিভাবে ভর্তি হলেন? মেলা পুরানো কথা, তো যতটুকু মনে আছে। আব্বু আর খালা নিয়ে গেছিল, তারপর নিয়ে যেয়ে আমাকে ভর্তি করেছিল। সে তারপর ক্লাসে যায় আসি। আচ্ছা, স্কুলটা কি আপনার বাড়ির পাশেই ছিল না হচ্ছে অনেক দূর? বাসায় এক যাই, বেশি দূর না, কাছে। যাতায়াত করতেন কিসে? হেঁটে যাতায়াত করতাম, যাওয়া আসা করতাম হেঁটে হেঁটে। হেঁটে যাতায়াত করতেন? জি। আচ্ছা, স্কুলে বন্ধু বান্ধব ছিল? সেরকম বন্ধু বান্ধব ছিল না আমার স্কুল লাইফে, খুব কম। দু একজনের কথা মনে আছে এখন? না, সেরকম সেরকম নাই তো, স্কুলে ছিল না তো বন্ধু বান্ধব ছিলই না একদম ওরকম। আচ্ছা, এই স্কুলটা কোন ক্লাস পর্যন্ত? এখানে পড়েছিলাম 5 পর্যন্ত। আর কত দূর পর্যন্ত ছিল এই স্কুলটা? হাই স্কুল পর্যন্ত? 10 পর্যন্ত ছিল। 10 পর্যন্ত ছিল। তো এই এলাকাতে তো আপনার বড় হওয়া। জি। এলাকাতে আপনি ছোটবেলা কিভাবে সময় কাটাতেন স্কুল থেকে এসে? স্কুল থেকে এসে আমার একটা নেশা ছিল কবিতা রানা। কবিতা রানার নেশা ছিল, আমি স্কুল থেকে এসে কবিতা ছেড়তাম, খাওয়াতাম, এ করতে করতে দুপুর পার হয়ে যেত। দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকালে কোচিংয়ে যেতাম, কোচিং থেকে এসে আবার সন্ধ্যে হয়ে যেত, আবার কবিতার ছেঁড়া পানি টানি খাই আবার ঢুকিয়ে দিতাম, এভাবে করে দিন পার হয়ে যেত। আচ্ছা, কবিতা উড়ানোর তো অনেক ঘটনা থাকে, যে কবিতা হারিয়ে যাওয়া বা উড়ে গিয়ে আর হ্যাঁ, আসেনি। কবিতার খুব শৌখিন জিনিস ছিল আমার, মানে এমন কবিতা আমার হারিয়ে যেত রাতে, আপনার ধরেন যে ঘুমও আসতাম না কবিতার জন্য, মানে কবিতাকে আমি খুব ভালোবাসতাম। আচ্ছা, কি কি প্রজাতির কবিতা? তো আমার জানা মতো অনেক প্রজাতির কবিতা আছে। তখন আমার কাছে ছিল গিরিবাজ আর গোবিন, মানে জঙ্গলি টাইপের কবিতা ওগুলো ছিল, এগুলো পুষতাম। এখন সব বিদেশি কবিতা রয়েছে, উঠেছে সব কিছু। আগে এগুলো ছিল না, সিরাজি ছিল, রাক্ষা ছিল, গিরিবাজ, গোবিন্দ, গোলা, এগুলো ছিল। আচ্ছা, এই কবিতাগুলো আপনি কোথা থেকে কিনতেন না হচ্ছে নিজে? এটা আপনি হাটে থেকে নিতাম আর কোর্ট বাজার থেকে নিতাম। কত করে দাম নিতে মনে হয়? আগে কবিতার দাম খুব কম ছিল, 300 টাকা, 200 টাকা, 250 টাকা জোড়া ছিল। আর এই কবিতার পালন করতে যে কবিতাকে কী কী খাওয়ানো লাগতো? এই কবিতার পালন করতে যে ধান, শস্য, গম, হেটকা, বুট, এগুলো সব খাওয়াতাম। যারা কবিতার মানে কবিতার বাজ বলে আর কি? জি জি জি। কবিতার বাজ, এটা কিন্তু কঠিন একটা নেশা। জি, মানে এদের চোখ সবসময় আকাশে থাকে, মাটিতে হোজট খেয়ে পড়ে গেলেও কিন্তু তাদের খেয়াল থাকে না, খেয়াল থাকে না, এরকম নেশা। আমাদের বাপ চাচারাও, চাচাদেরকে আমি দেখেছি, আমার কয়েক চাচা হচ্ছে কবিতার বাস ছিল, এবং আমাদের এলাকাতেও প্রত্যেকটা ঘরে ঘরে কবিতার, আগে এটা একটা মানে প্রত্যেকটা এলাকাতে একটা নেশা ছিল কম বেশি, এটা শৌখিন জিনিস তো সবাই পুষে, সময় পাস, সময় মেনটেন করার জন্য, ভালো না লাগার জন্য, সময় ক্ষেত্রে এই জিনিসটা সবাই পুষে। আচ্ছা কবিতার ডিম খেয়েছেন কখনো? আমি আমার পোষা জিনিস কোনো দিনে কখনো কিছু খাইনি, কবিতার জয় করে খাইনি, মুরগিও খাইনি, আমি সব লক্ষ্যে দিয়ে দিতাম, ওরা খেয়ে নিত। তাই? জি। আচ্ছা কত বছর এটা কবিতা পুষেছিলেন? এটা আমি ছোট থেকে পুষি, যখন আমার বুদ্ধি হয় তখন থেকে আমি কবিতা পুষি, কবিতার নেশা ছিল। এই কবিতার জন্য আমি বাপ মায়ের কাছে প্রচুর মার খেয়েছি, মানে আম্মা মারতক না আব্বু মারতক, স্কুলে প্রাইভেটে ম্যাডামও পরীক্ষার সময় যেতাম, ম্যাডামও দেরি হয়ে যেত, এই কারণে পড়ালেখাটা একটু নষ্ট হয়ে গেছিলো, দিয়ে আবার মাঝে কবিতার বেঁচে দিয়েছিলাম, দিয়ে আবার কবিতার পুষতে শুরু করলাম, এখন পর্যন্ত আমার বাসাতে কবিতা আছে 100 থেকে 150 পর্যন্ত। এখন আমি খাওয়াই না, এখন ওই পিচ্চিরা খাওয়ায়, ওনাদের ভাইস্তেরা ভাই এরা খাওয়ায়, কিন্তু আমার বাসাতে এখনও কবিতা আছে। এখনো কবিতা আছে? আছে। তার মানে আপনি মানে একবার জাত কবিতার বাস? জি, অনেকে কবিতা ভালো লাগে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেকে আমার আমার কোনো কোনো অসুখ বিসুখ হলে পরে আমার ভালো কবিতা হঠাৎ করে মরে যায় বা তার আগে হারিয়ে যায়, অসুখ বিসুখ হলে আমার উপর দিয়ে না যায়, আমার কবিতার উপর দিয়ে যায়, আমার চোখে দেখা, মানে আমি যখন অসুস্থ পড়বো মেডিকেলে যাবো, হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, একটা ভালো কবিতা ধরেন যে আমার পুরোনো কবিতা 15 বছর আগের, 10 বছর আগের, উড়ে এসে উপরে নেমে এসে ছাদে খেতে খেতে হঠাৎ করে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল, এরকম হয়েছে। বলেন কি, বাস্তব? এটা তো মানে এটা বাস্তব, মানে প্র্যাকটিক্যাল আমার ভিডিও করাও ছিল, এটা ওটা ডিলেট হয়ে গেছে। বলেন কি মানে কবিতার সাথে তার মানে আপনার একটা খুব ভালো একটা সম্পর্ক? হ্যাঁ, এই কবিতার জন্যই তো আমার সব কিছু হয়েছে, মানে কবিতার দ্বারাতে আমার বাড়ি ঘর হয়েছে, মানে আশা আল্লাহ পূরণ হয়েছে আমাকে। এই কবিতা যখন আমি পুষতাম তখন মানুষের বাসাতে থাকতো, মানুষ মেলা কথা বলতো, যে তোদের বাসা নয় মানুষের বাসাতে পুষিস, কিসের জন্য কী দরকার এগুলা, তাল্লা দিলে আমি এখন বাসা করেছি, আমার বাসা 4 তলা, আগামী বছর হইতে হয়তো 5 তলা হবে। মানে কবিদের সাথে বাসার সম্পর্ক কি, যে অন্য বাড়ি আল্লাহ তাআলার কাছে চাইছে যে আল্লাহ আমাকে একটা ভালো বাসা করে দাও, আমার বাড়ি নাই, ভাঙাচোরা বাড়ি ছিল, কবিতার জন্য মানুষের বাড়ি যায় আসি, খাওয়াই, মানুষ মন খারাপ করে। আচ্ছা আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে বাড়ি আল্লাহ চাইতো না যেন আপনি? না, মানুষের বাসায় থাকতাম, মানুষের ছাদ ঝেড় দিতাম কবিতার জন্য, তা মানুষ মন খারাপ করত। আচ্ছা, কষ্ট মষ্ট করে ধরেন যে ইনকাম পাতি করে ব্যবসা বাণিজ্য করে ধরেন যে ডুক ডুক ডুক করে ধার দেনা করে বাড়ি ঘর করেছি। মানে আপনার হচ্ছে কবিতার পোষার নেশা এবং একটা শখ? শখ, কবিতার লাগে আমার সব কিছু হয়ে যায়। আচ্ছা, তারপরে যা হোক গল্প গল্প আপনার একটা প্রিয় শখের কথা জানতে পারলাম। এরপরে কলেজে স্কুলে ভর্তি হলেন, এখান থেকে যে আবার হাই স্কুলে, মাদ্রাসা হাই স্কুলে, মাদ্রাসা হাই স্কুলে পড়তে, ওইখানে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? 9 পর্যন্ত পড়েছিলাম। 9 পর্যন্ত পড়ালেখা করেছেন, 8 কে 9 এরকম, যাই হোক মেলা আগের কথা। তো ওইখানে আপনার স্কুলে কোনো খেলাধুলার সাথে জড়িত ছিলেন পড়াশোনা বাদ দিয়ে? বা আমার খেলাধুলা বা কোনো কিছুই এগুলোর ভিতরে আমি ছিলাম না। আচ্ছা, আমি যাইতাম আসতাম, আমরা 2 ভাই এক ক্লাসে পড়তাম, একসাথে যাওয়া আসা করতাম সাইকেলে, একসাথে আসতাম। আচ্ছা, কী সাইকেলে যাইতেন? ছোটো রেঞ্জের সাইকেল গুলো, তখন হিরো এগুলো সাইকেল কিনে দিয়েছিল, এগুলো যাইতাম, হিরো রেঞ্জের সাইকেল। আপনাদেরকে চায়না ফনিক্স সাইকেলের ইয়া মানে ওই যুগের? চায়না ফনিক্স চালাতাম না, ওটা বড় সাইকেল ছিল, এর লাগে আপনার ছোট রেঞ্জের সাইকেল গুলো চালাতাম। আমরা যখন স্টুডেন্ট লাইফে লেখাপড়া শুরু করি তখন চায়না ফনিক্স সাইকেল ছিল একটা ড্রিম, স্বপ্ন, সবার আশা ছিল। হ্যাঁ, সবার একটা স্বপ্ন ছিল ফনিক্স সাইকেল, চায়না ফনিক্স, ফনিক্স না চায়না ফনিক্স। হ্যাঁ, তখন ওটাই হুন্ডার মতন, হুন্ডার মতো। হ্যাঁ, এবং হচ্ছে এলাকাতে কারো বাড়িতে চায়না ফনিক্স সাইকেল থাকলে লোকজন যায় দেখেছে এরকম। আর তখনকার কথা বলবো কি, যে চায়না ফনিক্সের স্পেশালিটি যেটা ছিল, মানে কি বলবো, মোটরসাইকেলের তো স্পিড, আর ওটা যত টানবেন মানে তেল দিয়ে ইয়ে করে যদি আপনি, হ্যাঁ ওটা পরিষ্কার মুছলে আরো চকচকে করতো, দেখতে সাইকেল চকচকে টান ছিল প্রচুর, প্রচুর টান ছিল। ওই সাইকেল নিয়ে গেলে পরে সবাই দেখতে, চায়না ফোনিক সাইকেল ওর কাছে আছে, এমনও দিন এটা মানে খুব তারপরে হচ্ছে পড়াশোনা ক্লাস 9 থেকে বাদ দেওয়ার পরে কাজকর্ম তো, কাজকর্ম তো মানে যে আব্বুর দোকানে বসে ব্যবসা বাণিজ্য। আচ্ছা ব্যবসাতে তো লোক লাগবে, আমরা দু ভাই বসতাম, আব্বুক দিয়ে তিনজন, আমরা খুব কষ্ট করে ধরেন বড় হয়েছি। ওই দোকানটা কি এখনো আছে? ওই দোকানটা এখন ছোট দোকান, এখন আব্বুর বয়স হয়েছে, আব্বুর ভাই বসে, আমি বসি না। আচ্ছা, মানে ওই দোকানটা এখনো আপনার ফাদার দেখাশোনা করেন বা আপনার ভাই? আচ্ছা, তারপরে দোকান থেকে আপনার কর্মজীবন শুরু, তারপরে আস্তে আস্তে কোথায় চাকরি টাকরিতে যোগদান? তারপরে যে মামার অফিসে, আচ্ছা ডিসের অফিসে চাকরিতে বসে গেছি। আচ্ছা, এটা কতদিন হলো চাকরি? এটা প্রায় মেলা বছর হয়েছে, এটা আমার বিয়ার না হলেও 7-8 বছর আগে, প্রায় আপনার 20 বছর, মানে আমরা যার দোকানের ইয়ে থাকে তখন প্রায় 20-22 বছর হয়ে আছে। 20-22 বছর হচ্ছে আপনার এখানে চাকরি? না, এখানে চাকরি করে না, না টোটালে, টোটালে জি। আচ্ছা, এখানে খুব জোর হলো 10, মানে 15-16 বছর, 17 বছর এরকম হবে টোটাল। বিয়ে শাদী করছেন তো? জি। কোথায় বিয়ে শাদী, মানে ভাবের বাসা কোথায়? ওয়াইফের বাসা হলো নহাটা, দুয়ারে চোবারে। আচ্ছা, ছেলে মেয়ে? দুই ছেলে এক মেয়ে। তারা ছেলে মেয়েরা কি করে এখন? স্কুলে ওদেরকে ভর্তি করে দিয়েছি, পড়াশোনা করছে। আচ্ছা, ওর মা সব কিছু করে ওকে। আচ্ছা, তো রাজশাহীতে যেহেতু আপনার বেড়ে ওঠা, রাজশাহীর আপনার সব থেকে পছন্দের খাবার কি? আমার তো আগে সবচেয়ে পছন্দের খাবার ছিল গরুর মাংসটা। আচ্ছা, এই জিনিসটা আমি প্রচুর খেতাম, এখন যেহেতু খাই না, কমে দিয়েছি। ওই এমন একটা নেশা ছিল, ওটা আমার মানে ভাতের আগে লাগত, দু পিস 4 পিস হতো না, গামলা ধরে খেতাম। আচ্ছা, এটা আমার হিউজ পরিমাণ নেশা ছিল ওটা। আচ্ছা, মানে বাজারে গেলে প্রায় 10-5 কেজি করে গোশ কিনতাম, তাই এমন দিন গেছে যে 20 কেজিও নিয়েছি। তার মানে আপনার খাওয়ার প্রতি অনেক ইয়ে ছিল? খাওয়ার পরে খুব রুচিশীল ছিল। আচ্ছা, শাকসবজির ভিতরে কি খান? রাজশাহীতে তো অনেক শাকসবজি। শাকসবজিটা বলতে গেলে আমি খুব কম খাই, মাছ গোশটাই বেশি খাই। আচ্ছা, কী কী মাছ খান? এই ধরেন যে আপনার যেগুলো মাছ, নদীর ছোট মাছ খেতাম, হ্যাঁ ইলিশ মাছটা খেতাম, আর আগে খুব পাঙ্গাস মাছটা খেতাম, তো পাঙ্গাস মাছটা খাই না এখন, মানে মাছটা খুব কমই খাই, মানে এখন করার বর্তমানে সব কিছুই কমে দিয়েছি। আগে প্রচুর জিনিস খেতাম, মানে খালি গোশ মাছই নেশা ছিল, এখনও খাই কিন্তু সেভাবে খাই না। এখানে তো পদ্মা নদীর অনেক ধরনের মাছ পাওয়া যায়? জি পাওয়া যায়। নদীর মাছ কেনাকাটা করেন কখন? নদীর মাছ কিনি, চিংড়ি কিনি, তারপরে আপনার ইয়া কিনি, ওই যে বাঁশপাতা, ওটা তো পাওয়া যায় না। বাঁশপাতা মাছ এখন পাওয়া যায় না, খুব ছোটো মাছগুলো, ওগুলো খাইতে খুব সুস্বাদু লাগে, ভালো লাগে ওগুলো। আর এখন তো যেই মাছের দাম, নদীর মাছ তো খুব কমই পাওয়া যায়, আর এখন তো ওই নদীর বলে আপনার ওই চাষ মাছ দিয়ে দেয়, চাষের মাছ, চাষ মাছ এগুলো দেয়, এগুলো দেওয়ার ওগুলো আর অরিজিনালটা পাওয়া যায় না এখন, ইলিশ অরিজিনাল পাওয়া যায় না, আগের চেয়ে বহুত এখন সব কিছুই ধরেন যে ডুবলি, কারণ ধরেন যে ওইভাবে আর ভালো পেলে নি, আর না হলে নিই না। নদীর মাছের যে স্বাদ, চাষের মাছের স্বাদ আকাশ পাতাল, আকাশ পাতাল, ওটা নদীর সাথে চাষের মাছের স্বাদই তো পাওয়া যাবে না। আমরা আমাদের সৌভাগ্য হয়েছে টাটকা নদীর মাছ খাওয়া, নদীর মাছ। এই জন্য আমাদেরকে যদি বলে যে এটা নদীর মাছ নেন, আমরা কিন্তু ধরে ফেলি যে এটা নদীর মাছ। নদীর মাছের গায়ের কালার হবে সাদা, চাষের মাছের কালার হবে আপনি ধরেন যে হালকা কালো ভাব, আচরণ থাকবে লাল এগুলোর। আর নদীর নদী পিওর নদী হলে পরে ওটা আপনার পুরাটাই সাদা থাকবে, গায়ের আবরণে তেল চুয়াবে, ওটা হলো অরিজিনাল নদীর মাছ। নদীর মাছ এখনও পাওয়া যায় বাঘার মাছ, বাঘার মাছ, বাঘার মাছটা কিন্তু পুকুরে করতে পারে না, বাঘার মাছটা পুকুরে করতে না। এই বাঘার মাছটার দামও যা হিউজ পরিমাণ, হিউজ পরিমাণ, সাদা পরে না। আর একটা নদীর মাছ আমি হচ্ছে বেশ কয়েক বছর আগে খেয়েছিলাম, ইঠে মাছ। হ্যাঁ, ইঠে নদীর ওটা ভালো। ইঠে মাছটা কিন্তু বেশি বড় হয় না, গায়ের ছোট ছোট কালারটা মোটা, একদম অ্যাশ কালার, মোটা। হ্যাঁ, মোটা, ছোট খাটো মাছটা খেতে সুস্বাদু, খুব সুস্বাদু, ওটার দাম ভালো। আর নদীর চিংড়ি মাছ মানে আমি জীবনে এত খেয়েছি বুঝছেন, কারণ আমার বাড়ি বলদা চিংড়ি, আমার বাড়ি তো পদ্মার ধারেই বলা চলে আর কাজলায়, ওইখানে নদীর ধারে যে মাছোয়ারা মাছ মাপত চিংড়ির সিজনে যখন পানি কমে, তখন এমনও দিন গেছে, বেশি দিন নয়, 2019 সালের কথা বলছি, 2019-18, মানে মাছোয়ারা মাছ মারে আমার বাড়িতে নিয়ে চলে আসে, বাজারে তুলে না, দেখা যাচ্ছে হাফ কেজি হয়েছে বা এক কেজি, যা হোক সকালে জাল পাচ্ছে, হাফ কেজি পাচ্ছে, সন্ধ্যা দিক পাইছেন, নিয়ে চলে আসছে, আবার সন্ধ্যা দিক পাচ্ছে, আবার নিয়ে চলে আসছে। এই করতে করতে আমার ফ্রিজ লোড হয়ে গেছে চিংড়ি মাছে, বুঝছেন। হ্যাঁ, চিংড়িটা খান, আপনি যেহেতু বলে দিয়েছেন জেলেদেরকে, এই কারণে ওদেরকে বলে বাজারে যাওয়ার আগে আপনার কাছে যেতে, হয়তো বা বেশি 2 টাকা যায় 3 টাকা দিচ্ছেন বা 2.5 টাকা দিচ্ছেন। হ্যাঁ, ওদেরকে বলে রাখতাম যে চিংড়ি মাছ পেলে আমার বাড়িতে নিয়ে আসবা, তো ফ্রিজ লোড হয়ে গেছে, পরে এমন অবস্থা যে আর কিনে রাখবো কোথায়। হ্যাঁ, পরিচিত কয়েকজনকে দিয়েও দিয়েছিলাম, ভাই নেবেন টাটকা চিংড়ি, নদীর চিংড়ির তো সাদা ভালো, তো এখন আর হচ্ছে কথায় কথা আমাকে একজন বলছে যে চিংড়ি, আমি বলছি যে বাড়িটা কি নদীর চিংড়ি, তো মাছালা বলছে ভাই নদীর চিংড়ি হলে 2000 টাকা কেজি হবে, বলছে ভাই থানাকে হাইকোর্ট দেখাচ্ছে, 5000 টাকা কেজি, জানি কোনটা নদীর সেটা আমরা জানি। তারপরে আপনার বর্তমানে কি অবস্থা, যে অর্থনৈতিক যে অবস্থা, বাজার হাটের দ্রব্য মূল্য যে, এগুলো সম্পর্কে কিছু বলেন। বাজার এখন, বাজার আগে আব্বু করত, আমিও করতাম, এখন টোটালি ধরেন যে বাজার টাজার সব কিছু আমিই করি, আব্বু করে কিন্তু খুব কম। কোথায় থেকে বাজার করতে পছন্দ করেন? সব লক্ষ্মীপুর থেকে বাজার করি। আচ্ছা, মাছ মাংসগুলো আমি কিনি, আর চাউল তেল ওগুলো আব্বা নিয়ে এসে দেয়, ওগুলো আমি খুব কম কিনি আগে থেকে, মানে তয় তরকারি যায় ওটা আমি কিনি, মানে ওটা আমার নেশা ছিল বাজার করা, এখনও আছে, যেহেতু আগের চেয়ে কমে গিয়েছি, এখনও নেশা আছে বাজার করা, মানে বাজার করতে ভালো লাগে, খাওয়ার চেয়ে বাজার করাটা আমার আনন্দ বেশি, যে সবাই পরিবার খাবে একসাথে, ভালো লাগে আমাকে। যাক ভাই, আমি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।